না আমি অমুক মিশন করি, তোমার মিশনের নিকুচি করেছে তোমার মিশন করি, সেই সব জায়গায় যাও। কওমের জন্য যারা চিৎকার করতে পেরেছে, কওমের জন্য যারা বলতে পেরেছে, চারটে ওষুধ আর পাঁচটা লুঙ্গি দিয়ে, গরিবের হাতে দুটো কাপড় তুলে আর ছোলা চিড়ে তুলে দিয়ে কওমের উন্নতি করা যায় না। চিৎকার করতে গেলে ময়দানে নেমে চিৎকার করো। বাধ্য হয়ে আমি এখানে এসে আমার নিজের জমিয়ে তোলামায় বাংলা সংগঠনকে করতে আজ আমি বাধ্য হয়েছি, অঞ্চল কমিটিও গঠন করেছি, কিছুদিনের মধ্যে প্রকাশ পাবে। পোড়খা জালিয়াত মাল যেগুলো মৌলানাদের মুখোশ দিয়ে বাইরে বেরোয়েছে, আজ আমার যুবক বাইরে এখানে বসে আছে, তারাও তাদেরকে বুঝে দিয়েছে, আর তাদের জন্য তারাও তৈরি হয়ে আছে। কারণ তখন আর কোন দাদা দিদিকে দেখবে না মেহরাব যখন ময়দানে নামবে, আর তাদের ইনশাল্লাহ এই বিশ্বাসটা আছে যে মেহরাব কোনোদিন কোনো দাদা বা দিদির জন্য বলবে না, কারণ পেটের যতটুকু খোরাক পায় দাদা হুজুর আল্লাহ রসুলের কথা বলে পায়। কি গো কথা ঠিক না ভুল বলছি? যা আজকে দেখছো এই সংসদ, মাথায় টুপি, সুন্দর চশমা, হাতে আংটি, সুন্দর জ্যাকেট, আপনাদের দেওয়া টাকায় কোন দাদা দিদির নয়, আমার সিলসিলা ভক্ত মুরিদদের নজরানা নিয়ে করেছে এগুলো। জোর গলায় আমি চিৎকার করে বলছি, এগুলো আপনাদের দেওয়া নজরানাই, কোন দাদা দিদি দেওয়ার টাকাই নয়। অতএব বলতে হলে কওমের জন্য, আপনাদের জন্য আল্লাহ রাসূলের খাতিরে বলবো, কোন পার্টির দালালি আমি করতে পারবো না। কারণ আমি একটা জিনিস জানি, বলে হুজুর কাকে ভোট দেবো আমায় বলছে, কাকে দিবি বলতো? স্বাধীনতার পর থেকে কেউ এক গলা করেছিল, এখন কেউ এক গলা নাকি করছে বলছিস, আর কেউ পেটে খিদে নিয়ে বসে আছে চেয়ারে বসে আগে এক গলা করবে। কারো পক্ষে হলো? কারো পক্ষে হলো? কারণ মুসলমান তুমি তো তেজ পাতার জাত, তোমাকে দিয়ে তরকারি মিষ্টি করবে, রাস্তে জামায়ের পাতে তুলে দেবে, আমরা ছাগল নাকি চুষে ফেলে দেবে পাতা দিয়েছে। তরকারিটা মিষ্টি করলো, সেন্ট করলো কি ওই তেজ পাতা, তুমি যেটা মশলাটাও চুষে ফেলে দিলে। মুসলমান তোমাকে নিয়ে মিষ্টি করে সেন্ট করে আসল জায়গায় কাজে লাগিয়ে লাগিয়ে লাস্টে তোমায় চুষে ফেলে দেবে। তোমার কাজ তলায় নেতার পা, আপনার নিচে নিচে তপ্তায় ঝান্ডা ধরা, উপরে যে নেতার পায়ে ধরা, এছাড়া তোমার কোনো কাজ নেই। কেউ শুনতে খারাপ লাগছে নাকি? পিছনের ভাইরা খারাপ লাগছে নাকি? কিচ্ছু করার নেই, কারণ আপনাদের জন্য আমার দাদা হুজুর পীর কেবলা চোখের পানি ফেলেছিলেন, তার বুকের রক্ত যখন পানি হয়ে গেছিল দাদা হুজুর আলহামদুলিল্লাহ পড়েছিলেন। অতএব আপনি মেহরাব বলে দিচ্ছে বলে পাগল হয়ে যাবেন না, পুরপুরা সংগঠন বলছি পাগল হয়ে যাবেন না, কেমন দিনে মুজাহিদ জামানের সামনে মুখ দেখাতে পারবেন না। কথা আমার বুঝতে পারছেন না? আগে লেজ তুলে দেখবেন কি ব্যাপার আছে কার মধ্যে। আর এই সমস্ত মুরিদ গুলো না নিজেদের তো সর্বনাশ করছে করছেই, আমার আমার মধ্যে আবার লাগিয়ে দিয়ে চলে আসছে। কিন্তু এমন এক জিনিস, ও দুনিয়ার কারো পরোয়া করে না, কারণ আমার এখানে কিছু পাওয়ারও নেই, কিছু হারাবারও নেই। বাংলার মানুষ জানে, হাটা আপনার একুশটা স্টেটের একুশটা রাজ্যের মানুষ চেনে, কারণ আমি শুধু এখন আর বাংলায় নেই। কদিন পর দাতা গঞ্জে বাক্স রহমাতুল্লাহ মাজারের সামনে সভা করব, কোথায় গো ওটা? লাহোর পাকিস্তান। দুবাই যাওয়ার কথা, অ্যাক্সিডেন্ট হলো ঈদের কদিন আগে, জানে আমার ভাই, ক্যান্সেল করলাম। কি আছে, আমি যতটুকু আপনাদের বলে যাব, কারো পক্ষ বিপক্ষে কথা বলছি শুনতে পাচ্ছেন? একটা মজার কথা বলি, যুবক ভাইয়েরা আছো না, মরে গেছো ভালো করে ঘুমে যাই তো, ঘুম মরার ভাই বলে। শোনো শোনো একটা কথা বলি, ওয়ার্ল্ড কাপ খেলা হলো, বিশ্বকাপ খেলা, আমার সব দোস্ত টোস্ত আছে সব, ওরা এসে বলছে ভাই যান বলে কি বলে, আজকে মারাদোনার খেলা আছে দেখবো, চলেন? ভালো লাগে না কামাগাই, চলেন না হুজুর, আমাদের খাতিরে একটু মারাদোনাকে দেখবেন। আরে যাই, আমাদের ক্লাব আছে পাশে বুঝলেন, সেই ক্লাবে এর মধ্যে বিড়ি সিগারেট পর্যন্ত খাওয়া চলে না, আজানের টাইমে কোন রকম আপনার কোন রকম খবর হবে না সেই ক্লাবের মধ্যে, একটা সিস্টেমের মধ্যে দিয়ে অ্যাম্বুলেন্স রাখা আছে, সব রাখা আছে। আমরা মাঝে মধ্যে যাই, উঠা বসা করি আর কি, এবং সব আমাদের হিন্দু মুসলিম সবাই মিলেই সেখানে উঠা বসা করি, একটা সিস্টেমে আমরা চলি আর কি। যারা পড়াশোনা করে তাদের ঢুকতে দিই না, এবং সেখানে কোনো পলিটিক্যাল আলোচনা চলবে না, বড় করে লেখা আছে। কথা বুঝতে পারছেন? ক্লাবের মধ্যে কোন রকম নেশা চলবে না, তিরঙ্গা খেয়ে ওই যে কাগজটা ফেলে দিলে ওইসব চলবে না, খেতে হয় বাইরে খাও, খেয়ে চুপ করে বসো, যখন কথাবার্তা হবে বারবার ফুসফুস করে ফিক ফেলতে পারবে না, এটা সিস্টেমের মধ্যে দিয়ে। আর চ ভিড় ভর্তি খেলা চলছে, মোটর সাইকেলের সিটে আমি যে বসলাম, দেখবো যে হুজুর ওইটা মারাদো না, হ্যাঁ আছো দেখছি আমার মতোই তো দুটো চোখই আছে, চারটে নয় তো, না করতো যেমন সবই তো মানুষের মতোই দেখতে, মানুষই তো মানুষের মধ্যে দেখতে, তোরা এমন বললি আমি হয়তো ভাবলাম অন্য কিছু জিনিস। তারপরে গোল দিয়ে দিয়েছে চিল্লাচ্ছে, খেলে না মাঠের বাইরে দাঁড়িয়েছিল বুঝলেন, গোল দিয়ে দিয়েছে চিল্লাচ্ছে, ফের গোল দিয়েছে আমি চিল্লাচ্ছি, ওরা গোল দিল আপনি চিল্লা দিল, আচ্ছা ভাই গোল তো দিল নাকি চিল্লা না কি হয়েছে? লাস্টে এসে খানকায় বসলাম, ফুরপুরা মাজারের সামনে খানকা, বলছে হুজুর খেলা কেমন দেখলে না, এই ফাটাফাটি একদম, আজকে ভালো খেলা হয় না আপনি ফাটাফাটি, যা দেখেছি ওই অস্থির, দারুণ খেলা হয়েছে আজ, না হুজুর খেলা ভালো, দারুণ খেলেছে আজকে পাগল কোথায়। আমি বললাম হ্যাঁ খেলা তো দেখে খুব মজা লিলি, গোল গোল করে চিল্লালি, খুব মস্তি লিচ্ছিস খেলা দেখে, একবার বলের দুঃখটা বুঝলিনি, ২২টা প্লেয়ার ধরে ৯০ মিনিট ধরে তাকে পিটালো, লাথি মারলো, বলের দুঃখটা বুঝতে পেরেছিস? কথা বুঝতে পারছেন না, কথা খুলে খেলে বলতে হবে। আর খেলা দেখে এত মজা পেলি, ২২টা প্লেয়ার মিলে একটা বলকে লাথি মারলো, বলের দুঃখটা বুঝলিনি? ও দাদার দল, দিদির দলেরা, ও নেতা লিডারের দলেরা, আজকে খেলা দেখে এত মজা পাচ্ছ, যাদেরকে নিয়ে খেলছো সেই বল, সেই মানুষগুলো, সেই মুসলমানগুলো দুঃখ একবারও বোঝার চেষ্টা করলে না? কেউ কথা ঠিক না ভুল বলছি? এদের দুঃখ গোলকিপার ধরলো, আরে আমার কত বন্ধু, আমায় এবারে আর ছাড়বে না, এক শট মারলো সেন্টার লাইন পার করে দিল, বলে এত বড় দুশ্মন বুঝতে পারেনি তো বুকে করে ধরেছিল স্বাধীনতার পর থেকে, একটা গোলকিপার ধরলো বুকে করে, এখন ফুটবল এখন মাঠে দৌড়াচ্ছে, এবারে আরো আবার গোলকিপার ধরবে, কিন্তু কথা বুঝতে পারছেন, ধরে বুকে করে লি আবার দেখুন অনেকে চুমু খায় বলে, খায় না জার্সি দিয়ে বলটা মোছে, মোছে না, গোলকিপার বল ধরে বেশিক্ষণ হাতে রেখে দিলে কিন্তু হলুদ কার্ড দেখতে হবে। যেমন আগের গোল কি ধরে তোমায় শট মেরেছিল, এর পরের গোল কিও তোমায় ধরে শট মারবে, এটা ডাইরেক্ট শট হবে, এটাও শিওর। অতএব তুমি মুসলমান, তোমার জন্য কেউ নয়, তোমার জন্য কংগ্রেস নয়, তোমার জন্য সিপিএম নয়, তোমার জন্য তৃণমূল নয়, তোমার জন্য কে কাঁদবে? কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল যখন চোখের পানি ফেলবে, আমার আল্লাহ বলবেন হাবিব কাঁদছো কেন, আমার উম্মত গুলোর কি হবে? হয়ে যাবে কাজ, কি মেরাজের রাত্রে তোমায় বলিনি কি আল্লাহ নাজাত দিয়ে দেবো তো ওদেরকে, বলুন না সুবহানাল্লাহ, আমার রাসূল তাও কাঁদছে, আমার রাসূল বলে আল্লাহ তো জাহান্নাম গর্জন করছে, বড় ভয় লাগছে, আমার আল্লাহ বলে আমি ওই জাহান্নাম থেকে আদমকে বাঁচাতে পারি, মুসাকে পারি, ঈসাকে পারি, সবাইকে পারি, মোহাম্মদ তুমি এবারে কেঁদো না, আমি তোমাকেও বাঁচিয়ে দেবো, আমার রাসূল বলে আমার তোমার হাবিব ওই জাহান্নাম থেকে বাঁচতে চাই না, তোমার হাবিবের জানের পরিবর্তে তার প্রাণের উম্মতগুলোকে তুমি বাঁচিয়ে দাও। দাদা ওটা দিদি কে ওটা, অত পার্টি করছেন করেন, কুটকুটুনি বেশি ভালো না, কথা ঠিক না ভুল বলছি? পিছনের ভাইরা বুঝতে পারছেন, রাগ করবেন না, আর কে আমার ভালো, আমার ভালো, তোমার কেউ ভালো না, তোমার কেউ ভালো না, তোমার জন্য যদি কেউ দুঃখ করে কাঁদে সেটা আল্লাহ রাসূল কাঁদবে। কি গো কারো পক্ষে বললাম নাকি, কারো বিপক্ষে বললাম নাকি? বললে সবাইয়ের বিপক্ষেই বলি, তবে কারো পক্ষে বলি না, কারণ রাজনৈতিক, রাজনৈতিক জিনিসটা, রাজনীতিটা কি জিনিস আমি নিজে না করলেও বুঝি ভালো। আমরা আপনাদের কাছে নবীর খাতিরে কিছু বলতে পারি না, এটা সেই নবীর খাতিরে বললাম গো, আগেই বলেছি আমার কোন নেতা নেত্রীর পয়সায় চলে না, আপনাদের পয়সায় চলে আমার। এই যে ওয়াজ করব নজরানা দেবেন, এই যে ওয়াজ করব নজরানা দেবেন, কথা বুঝতে পারছেন না, টুক টুক টুক টুক করে জমিয়ে জমিয়ে জমিয়ে জমিয়ে গাড়ি কিনবো, বাড়ি করবো, বইয়ের জন্য সোনার হার করবো, ডিজে জ্যাকেট কিনবো, কথা বুঝতে পারছেন না? এখন বলবে ইটালিয়া করে নাই সব জায়েজ আছে, তোর কাছ থেকে লিখছি আমি, তুই বকছিস, আমি আমার বাপদাদুর মুরিদের কাছ থেকে লিখছি, কথা ঠিক না ভুল বলছি গো, তোমার কাছ থেকে নিচ্ছি, তুমি মধ্যখানে কথা বলছো, তুমি দিয়েছো না তোমার কাছে হাত পেতেছি, তোমার কাছে নেওয়ার আগে গাড়ি থেকে পেট্রোল বার করে গায়ে ঢেলে আগুন ধরিয়ে নেব, কারণ তুমি আমার বলি আউলিয়া গস কুতুব পীর মাশায়েখদেরকে ভুল চোখে দেখো, তোমার পয়সা আমার কাছে হারাম। কথা বোঝা যাচ্ছে না? বাকি যদি তাকে ফতোয়া ফতোয়া আপনি একা পড়েছেন এটা বলবেন না, মেহরাবে যে বসেছে লন্ডন লাইব্রেরির মেম্বার, এটা মাথায় রেখে দেবেন, ব্রিটিশ মিউজিয়ামের মেম্বার, জাকাত ফিতরা কে শুধু মাদ্রাসায় পড়িনি, অহংকার করা হয়ে যাচ্ছে না, কান ধরে বলছি ব্রিটিশ মিউজিয়ামের মেম্বার, আমি না আগে ভলিবল খেলতাম, বুঝতে পেরেছেন? তো হঠাৎ জাম্প করে উঠে নেটের নিচে দিয়ে ইচ্ছা করে লাথি মেরে দিয়েছিলাম একজনকে, রেপ সঙ্গে সঙ্গে উপর থেকে নিচে নেমে এসেছে, নেমে এসে আর খেলাধুলা মোটামুটি ভালোই করতাম, বুঝতে পেরেছেন? নেমে আসার পরে আমাকে কার্ড দেখাবে, কারণ আমি পা নিচে দিয়ে চালিয়েছি, নেটের উপরে জাম্প করে উঠে পা নিচে দিয়ে চালিয়েছি, রেপ যখন এবার লাল কার্ড দেখাবে কি কিছু দেখাবে আমি বুঝতে পারছি, বুঝলেন? আমি কান ধরে রেফারিকে গালাগাল করে যাচ্ছি মাঠের মধ্যে, এই সেই অমুক তমুক, এবার দর্শক তো দেখছি প্লেয়ারটা মাপ চাইছে, কিন্তু ও তো জানে না আমি রেফারিকে গালাগাল করছি কান ধরে, পরে বলছে কাসেমদা আমাদের যে কোচ বলছে আমি বহুত, আমি স্কুল ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপ করেছিলাম, বুঝলেন, কাসেমদা আমি বহুত বদমাইশ ছেলে দেখেছি, এর মতো বদমাইশ ছেলে একটাও দেখিনি, বলে কেন কিছু কান ধরে আমার কাছে ক্ষমা চাইনি, আমাকে গালাগাল করছিল, মা মাসি উদ্ধার করছিল আমার, হয়তো আপনি ওকে কাঠ দেখাতে পারতেন, বুঝু কান ধরে আমাকে দাঁড়িয়ে আছে, আমি ওকে কাঠ দেখালে যে দর্শক মারবে আমাকে, কথা বুঝতে পারছেন? এই যে কান ধরে বলছি ভালো করে শুনে রেখে দাও, অহংকার এটা না, এটা হলো আমার সিলসিলার ভক্ত বলি, যুবক চাচাজি থেকে বুড়ো পর্যন্ত এদের শুনলে মন তাজা হবে, যে আমার পীরের আওলাদরা জাহেল নয়, আমার পীরের আওলাদরাও পড়াশোনা করে, কথা ঠিক না ভুল গো? এই জন্য আমি একটু শোনালাম, অন্য কিছু মাইন্ড করবেন না আপনারা, আর যদি মাইন্ড করেন যে কায়দা করে ডিগ্রি শোনাচ্ছে আবার কান ধরে দেখাচ্ছে, বেশ করছে শোনাচ্ছে, আমি পেরেছি শুনিয়েছি, তুমিও পেরে এসে মাইকের সামনে শোনা, কথা বুঝতে পারছেন? কারণ সারা ভারতের ১৪টা ছেলের মধ্যে আপনাদের দোয়ায়, আপনাদের দোয়ায় এও একটা হিন্দু মুসলিম সমন্বয়ে ৯২-এর পর থেকে ওই যে এক্সিকিউটিভ মেম্বারশিপ কেউ পায়নি পশ্চিমবঙ্গ থেকে, ২০০৮-এ আমি পেয়েছিলাম, অ্যাকর্ডিং টু মেরিট, পীর সাহেবের ছেলে বলে খাতির নেই সেখানে, লন্ডন থেকে ডাইরেক্ট নেটে প্রশ্ন, কথা বুঝতে পারছেন? আমি তাই বলছি ফতোয়া আমাকে দেখাবেন না, ফতোয়া আমি মুক্তি না হলে একটু পড়ে দেখেছি, এই জলসার জন্য কি প্রচার হয়েছে, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, এতটা অঞ্চলের মানুষদের কাছে জানানো যাইতেছে আগামী এত তারিখে বিরাট ইসলামিক জলসা, উক্ত জলসায় এই হুজুররা আসবেন, আপনারা দলে দলে যোগদান করে দিন ও দুনিয়ার খায়ের বরকত অর্জন করুন, তাই তো কি দিন ও দুনিয়ার নামাজ পড়তে যে যদি ইমাম সাহেব বলে সব নিয়ত করলেন আমরা নামাজ পড়ছি দিন দুনিয়ার জন্য, হবে? যদি মাওলানা হাদিস আপনার দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় হাদিস পড়াতে যে কেউ বলে আমরা দুনিয়ার জন্য শিক্ষা নিচ্ছি, হবে? দুনিয়ার জন্য কোরআন তেলাওয়াত করছি, হবে? হবে না, ওটা পাক্কা দিনই কাজ, আর এটা দিন দুনিয়া, এতে লেওয়া জায়েজের একটা রাস্তা আছে পারিশ্রমী হিসাবে, কিন্তু নামাজ পড়িয়ে ইমামতি করে হাদিস পড়িয়ে কোরআন পড়িয়ে পয়সা লিয়া এটা কোন অ্যাঙ্গেল থেকে জায়েজ সাব্যস্ত করবে, নবী কি নিয়েছে, সাহাবারা কি নিয়েছে, কি কথা বুঝতে পারছেন না? এটা জায়েজ কোন কিতাবে লেখা আছে দেখেন, আপনারা যত মাওলানা দারুল উলুম থেকে আরম্ভ করে দেওবন্দ থেকে আরম্ভ করে সব জায়গায় কোরআন হাদিস পড়িয়ে টাকা নিচ্ছেন, কোথায় পেলেন এটা জায়েজ? তবে যে কিতাবে আপনারটা জায়েজ লেখা আছে তার পরের পাতায় আমাদেরটাও লেখা আছে, কিতাবটা খুলে দেখলেন, কথা বুঝতে পারছেন না? সংকীর্ণতা না, ব্রড মাইন্ডে চিন্তা করুন, সবসময় মনটাকে বড় করে চিন্তা করুন। আমার ভাইরা, ইব্রাহিম নবী বললে এবারে ওটাকে চিন্তা করো, ইব্রাহিম নবী বললে এবার ওটাকে জিন্দা করো, ধরতে পারেন না, বুঝা যায় না, মার্ডার করে দিল, বললে এবারে ওটাকে জিন্দা করো, বলে আমি এক মালের উপর দ্বিতীয় হাত চালাই না, অন্য আইটেম আছে। বলে অন্য আইটেম কি? ওই যে যার মৃত্যু হয়েছিল, সাজায় মত হয়েছিল, তাকে বলছে যা তোকে বাঁচিয়ে দিলাম বাড়ি চলে যা, তোকে বাঁচিয়ে দিলাম বাড়ি চলে যা, তোকে বাঁচিয়ে দিলাম বাড়ি চলে যা, বাড়ি চলে গেল। তো দেখো আমি খোদা মুর্দাকে জিন্দা, জিন্দাকে মুর্দা করে দিলাম। বলছে তাতে কি হলো, মানে বাংলাদেশে ওই কথাটা নবীকে খোদা বলেছি, বুঝলি কি হলো? পরেরটা বুঝুন, ইব্রাহিম খলিলুল্লাহ যখন নমরুদ চলে যাচ্ছিল, দ্বিতীয় চ্যালেঞ্জটা ছুড়ে দিল, হে নমরুদ, আমার আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য তুলে আর পশ্চিম দিকে ডোবাই, আমার দ্বিতীয় চ্যালেঞ্জটা হলো তুমি যদি খোদা হয়ে থাকো একবার পশ্চিম দিক থেকে সূর্য তুলে দেখাও, তোমাকে খোদা বলে আমি মেনে নেব। পশ্চিম থেকে তোলো, নমরুদ পারবে, ওর বাবা পারবে, পশ্চিম থেকে সূর্য আল্লাহ ছাড়া কেউ তুলতে পারবে? ইব্রাহিম নবী চ্যালেঞ্জ আল কোরআন। সময় সংক্ষেপ, এবারও তার বলা যাবে না, কোরআন খুলুন, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে ইব্রাহিম নবী তখন বলে কিনা যে নমরুদ তুমি তো তুমি, চ্যালেঞ্জ কিয়ামত পর্যন্ত দিলাম, পৃথিবীর বুকে যদি কোনো আল্লাহর বান্দা পশ্চিম থেকে সূর্য তুলে দেখাতে পারে সেই খোদা হবে। বুঝতে পারছেন না চ্যালেঞ্জটা কি? কেউ যদি পশ্চিম থেকে সূর্য তুলতে পারে সে খোদা। কোথায় লেখা আছে? কোরআনে। কোরআন কি ভুল? কিয়ামত পর্যন্ত। তাহলে আমরা যদি কালকে তুলতে পারি আমরাও খোদা হয়ে যাব, কারণ এখনো কিয়ামত হয়নি। ঠিক আছে কি, আপনারা বুঝতে পাচ্ছেন কি পাচ্ছেন না? পিছনের ভাইরা বোঝা যাচ্ছে? এই যে আমি বললাম নবীকে খোদা, আমি কেন বললাম মাওলানা শুনুন এবারে। যখন আমার রসুলের অস্ত্র দিন দুনিয়া সায়েন্সা যখন দিনের কাজ করে বাড়িতে আপনার মসজিদে আসলেন, আসার পরে আসরের ওয়াক্ত হয়েছিল, আমার রসুল আসরের নামাজটা পড়ে যখন বাইরে এসেছে, তাকে হযরতে আলী বসে আছেন, আমার রসুল হযরতে আলীর কোলে মাথা রেখে একটু ঘুমিয়ে গেলেন, আর ওদিকে সূর্য ডুবতে আরম্ভ করে, ডুবতে ডুবতে ডুবতে ডুবতে এক সময় সূর্য ডুবে যায়, আমার রসুলের নামাজ আদায় হলেও আলীর কিন্তু আসরের নামাজটা হয় না। নবী আমার ঘুমোচ্ছে, আলী নড়েও না চড়েও না, আল্লাহর রসুলের কপালে তেজরাতে আলীর এক ফোঁটা চোখের পানি গিয়ে পড়ে, কারণ নামাজ কাজা হলে কি মন খারাপ হয় না? সবাই জি বলার কি আছে? হ্যাঁ সবাই নামাজ পড়ো নাকি? সবাই বলছি জি হ্যাঁ, সবাই পড়ে, বলেন ইনশাআল্লাহ, আমাদেরও যেন নামাজ কাজে হলে মন খারাপ হয়, বলুন ইনশাআল্লাহ। কি খারাপ লাগলো নাকি শুনতে? আপনার বলুন ভাই যান এত ডাইরেক্ট অ্যাটাক করা ঠিক না, সত্যি কথা বলছি, দোষের কি আছে? আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, হযরত আলীর চোখের এক ফোঁটা পানি রাসূলের কপালে পড়তে, নবী চেয়ে দেখে বলে আলী গো তুমি কাঁদছো কেন? বলে হুজুর আমার আসরের নামাজটা কাজা হয়ে গেছে, সূর্য ডুবে গেছে, মাগরিবের ওয়াক্ত এসে গেছে, অন্ধকার ছেয়ে গেছে, এখন কি করব? আমার রাসূল বলে আলী আমাকে কেন জাগিয়ে দিলে না? বলে হুজুর আপনি ক্লান্ত ছিলেন, আপনাকে জাগালে আপনার কষ্ট হতো, আমার নামাজ যাই যাক আপনার জানে যেন একটু আরাম হয়। আমার রাসূল বলে বেটা আলী তুমি আমাকে এত ভালোবাসো, আমি মোহাম্মদ কি তোমাকে ভালোবাসি না? বলে বেশক বাসেন। আমার রসুল বলে একবার বল তুই নামাজ কাজা করবি না ওয়াক্তে আদায় করবি? আলী বলে হুজুর আমি আদবের উম্মত নই, আমি ঈসা মুসা ইব্রাহিম ইসমাইল, আমি অন্য কোন নবীর উম্মত নই, আমি ইমামুল আম্বিয়া মুহাম্মাদের উম্মত, আমি নামাজ পড়বো না তো পড়বই না, আর পড়তে হলে ওয়াক্ত ফিরিয়ে দিন, আমি আলী ওয়াক্তে নামাজ পড়তে চাই। একথা বলতে আমার রসুল নূরে মুজাসসামকে ডুবে যাওয়া সূর্যের দিকে ঘুরিয়ে নেয়, সূর্য ডুবে গেছে, পূর্ব দিক থেকে অন্ধকার চেয়ে গেছে, আমার রাসূল যে শাহাদাত আঙ্গুলটাকে ডুবা সূর্যের দিকে বাড়িয়ে আলীর দিকে তাকিয়ে আসে, এরপরে আমার নবী ইশারা করে, ইশারা করে, ইশারা করে, ইশারা করে, ইশারা করে, আমার রাসূলের আঙ্গুলের ইশারায় ডুবে যাওয়া সূর্যটা আমার রাসূল পশ্চিম দিক থেকে তুলে দেয়। আমি তখন আমি তখন বললাম ও মাওলানা আল্লাহ তো কোরআনের মধ্যে বলেছেন এই কথা, আমার আপনার ইব্রাহিম নবীর চ্যালেঞ্জ যে পশ্চিম থেকে সূর্য তুলবে সেই হবে খোদা, আমার রাসূল পশ্চিম দিক থেকে সূর্য তুলেছে কোরআনের চ্যালেঞ্জ অনুযায়ী, এখন খোদাকে আপনারাই বলেন। চুপ করে আছে মানে মানে কি বলেন কে খোদা? চ্যালেঞ্জ অনুযায়ী খোদা কি? যে পশ্চিম থেকে সূর্য তুলবে সেই হবে খোদা। এখন আমার নবী তুলেছে ইব্রাহিম নবীর চ্যালেঞ্জ কোরআনে আছে, কোরআন হচ্ছে যালিকাল কিতাবু লা রাইবা ফী, এই সেই গ্রন্থ যাতে ভুল তো দূরের কথা সন্দেহ নাই, সেই কোরআন বলছে যে পশ্চিম থেকে সূর্য তুলবে সেই হবে খোদা, আমার নবী তুলেছে, এখন খোদা আমার নবী না, মানে এটা নবীর মজেজা। মজেজা আবার কি? ডাইরেক্ট চ্যালেঞ্জ কে মজেজা বলছেন? মজেজা পরে আসবে, এটা ডাইরেক্ট চ্যালেঞ্জ। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে আমি ওই জন্য বলি যত দূর হাত যাই তত দূর চুলকাবে, এর থেকে বেশি চুলকেও নি, চুলকে ঘা হবে, কুটকুটুনি ছুটে যাবে। আমার কথা আপনারা বুঝতে পাচ্ছেন? ও মোবাল্লেগের দল, আমিরের দল, মলি সাহেবের দলেরা খালি বাহ্যিক ওয়াজ করলে হবে না, এটাও বলতে হবে। আধার ব্যাপারে জাহাজের খোঁজ রাখার চেষ্টা করবেন না। আশিকারে মাশুকান জিসকে রামান কাতিবিন হাম খবর দিস, ভাষাটা হলো ফার্সি ভাষা, কথা বুঝতে পারছেন না? তার আগে যেন তুমি পেশাব পেয়ে যাবে, হবে না না? যাই আমার কথা বুঝতে পারছেন তো নাকি? ফের হসপিটাল যেতে হবে। যাক আমার ভাইরা, ঘুম লাগছে একটু একটু, আমি বুঝতে পারছি সব আসুর্য কথা বলছে। তো চলো এখন শেষ পর্যন্ত ইব্রাহিম নবীর কথা অনুযায়ী খোদা কি? আমার রসুল খোদা। এখন আমার আল্লাহ বললেন মোহাম্মদ তুমি তো বেরেছে পাঙ্গা লেলিয়া ইয়ার, তুমি তো আমার সঙ্গে চ্যালেঞ্জ করলে, আমার নবী বলে খোদা আমি দেখাচ্ছি তুমি খালি দেখতে থাকো। সুবহান আল্লাহ, জোরে বলুন সুবহান আল্লাহ। আমি দেখাচ্ছি তুমি খালি দেখতে থাকো, মোহাম্মদ তুমি যাই দেখাও। এরা সব বসে আছে তখন বুঝতে পেরেছেন সেই মলি সাহেবগুলো, মোহাম্মদ তুমি যাই দেখাও একটা ডিক্লিয়ার দাও, কুল কথার অর্থ হলো বলে দাও, ও কবুল আসলে চিন টুপি কই এই যে পেছন দিকে চলে গেছে, কপাল ফাঁকা ফাঁকা লাগছে, বুঝতে পারি কুল আসলে ছিল ও কবুল। আমার রসিকা নবী তুমি বলে দাও, ডিক্লেয়ার করে দাও। আমার রাসূল ডিক্লেয়ার করলেন কি? ইন্নামানা বাশারুম মিসলুকুম, আমি মোহাম্মদ জমিনে দাঁড়িয়ে আসমানের চাঁদকে দু টুকরো করতে পারি, আমি জমিনে দাঁড়িয়ে আপনার পশ্চিম দিক থেকে সূর্য তুলতে পারি, আমি জাবেরের মুর্দা বাচ্চাকে জিন্দা করতে পারি, আমি মোহাম্মদ হাতের ভিতরের পাথর কাগরকে কলেমা পড়িয়ে দেখাতে পারি, আমি মোহাম্মদ তিন দিনের বাচ্চাকে কথা বলাতে পারি, তথাপি দুনিয়ার মানুষ যেমন খ্রিস্টানরা ঈসাকে খোদার বেটা বলে বলে না, তথাপি দুনিয়ার মানুষ তোমরা আমাকে পাথর নবী, পাহাড় নবী, গাছ গাছালি নবী, অন্য কিছু নবী ভেবো না, আমি ফেরেশতা নবীও নয়, আনা বাশারুম মিসলুকুম, আমি খোদাও নয় খোদার বেটাও নয়, আমি মানুষ রূপে নবী। এটাই হলো তার তাফসীর। এটা যদি না হতো, এই আয়াতের তাফসীর হলো এটা, তোমরা তো তাফসীর শুনতে পছন্দ করো, এই তাফসীরটাই আমি করলাম। কেন? আমরা যদি আমার নবী যদি নিজেকে বাসার পরিচয় না দিতেন, যে চ্যালেঞ্জ নবী নিভিয়ে দেখিয়েছে আমরাই খোদা ভাবতাম নবীকে, যার জন্য আল্লাহ মানুষ বলতে বাধ্য হলো। মলি সাহেবরা বলে আমাদের মতন মহানেতা জমিনে দাঁড়িয়ে আসমানের চাঁদ দু টুকরো করেছে, তুমি করো তো। এই জন্যে তখন এরা হাতটা ধরেছে, আর নামার পরে একজন কপালে চুমু খেয়েছিল, বলছে আমরা শুনেছি হাদিসে 400 রকম করে একটা কোরআনের 400 রকম তাফসির করা যায়, পড়েছি কিন্তু কাউকে ডাইরেক্ট করতে শুনিনি, আপনার মুখে প্রথম শুনলাম। আমি বললাম ভাই এটা আমার ধার করা মাল ঝাড়লাম, তার মানে যেটা আমার আব্বার দিয়ে আমি নকল করলাম। বলছে আপনার যদি এইরকম হয় আপনার বাপ কি যে জিনিস? আমি বাপ বাপই হয়, ব্যাটা ব্যাটাই হয়, কি কথা বুঝতে পারছেন না? সত্যি এই তাফসীরটা আমার আব্বা করেন, আব্বা এনকে চেনেন তো? আছে না পোলেরহাটে আছে তাই? হ্যাঁ সব যাচ্ছে, আব্বা আসবেন পোলেরহাটে, অসুস্থ আপনার দোয়া করবেন, বুঝতে পেরেছেন? গল্পটা তো আছে না, কবে? 2 তারিখে। কি মাসের 2 তারিখ? জানুয়ারি মাঘ মাসের দুই তারিখ, মাঘ মাসের তাই ভালো, কারণ আমার গাড়ি গ্যারেজে আছে, যদি দুই তারিখ চুই তারিখ হয়ে যায় তাহলে আব্বার গাড়ি নিয়ে আমি ঘুরছি আমার সভ্যনা সব। দু তারিখ শুনে আমি চমকে উঠেছি, কোন দুই তারিখ? যে যার নিয়ে ব্যস্ত, বুঝতে পেরেছেন? আজকে আব্বানকে বললাম যে গাড়িটা আমার তো ওই অ্যাক্সিডেন্ট একটা হয়েছিল না, মাথায় টাথায় লেগেছিল একটু, আল্লাহ হেফাজত করেছেন, তো গাড়িটা গ্যারেজে দিয়েছি, এখনো রেডি হয়নি আর কি। তো চলো না, আমি যেখানে আসছিলাম পিছিয়ে আসছি, আরো পিছন পিছন পিছিয়ে পিছিয়ে পিছিয়ে কোথায়? হ্যাঁ, যত দুশ্মনী নবীর সাথে কেন, কত কিছুই তো হচ্ছে নবীর সাথে দুশ্মনী মোড়ে আমাদের কোনো লাভ নেই, আরো পিছিয়ে যায়। পিছিয়ে যে এক্সামিনের কি হবে, এক্সামিনটা কি হবে? ইয়ামানের বাদশা যখন এই কথা বলেছিল মুসলমান, আমার রাসূল আসমানের চাঁদকে যখন দু টুকরো করে দেয় সঙ্গে সঙ্গে ইয়ামানের বাদশা বলে একটা টুকরো বলে আমার দেশে যাচ্ছে বলে, আর একটা বলে হুজুর আপনার কদমে এসে পড়লো। কি এখান থেকে আবার সরে গেছিলাম তো নাকি গো চাঁদে? আপনারা ঘাবড়াবেন না, আমি ঠিক ধরিয়ে দেবো, এটা হচ্ছে আমার আব্বার স্টাইল, কথা বুঝতে পারছেন না? যত দূরই বেরিয়ে যাবে ঘুরে এসে ঠিক সেই জায়গায় ধরবে। রাইট, আসুন। তখন বলছে প্রথম প্রশ্নটা তো করলে বাবা, দ্বিতীয় প্রশ্নটা এবার করো। ইয়ামানের বাদশা এসে কি বলেছিল, আপনি যদি নবী হন আপনার কাছে দুটো প্রশ্ন, একটা আকাশের চাঁদ দু টুকরো করতে হবে, আর দ্বিতীয় বলে ওটা আগে করুন তারপরেরটা পরে বলবো। আমার রসুল বলে এই পরেরটা বল, প্রথমটা তো আমার নই বললেন কাজ হয়ে যাবে, তাই তো? কাজ হয়েছে কি হয়নি? কাজ হয়েছে কি হয়নি? হয়েছে, ছেড়ে দেন। ঘুম এসে গেলে হবে না, আর কেউ ঘুম এসেছে, এটা জান্নাতের বাগান না, জান্নাতে খাওয়া দাওয়া আর ঘুমাও, এখানে ঘুমানোটাই ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে, কান খুলে ঘুমা, ঘুম আসবেই এখানে। ইমাল তো সোজা হয়ে শুয়ে পড়েছে একদম, কথা বুঝতে। সার কথায় যাই হোক, দ্বিতীয় প্রশ্নটা রইল আমার রসুল। এক কথায় আমি যেটা আমি বলতে যাচ্ছিলাম, তখন আবু বাকর বলছে হুজুর জাবেরের কথা মনে নাই, জাবের বললো আপনি সুন্দর আর আবু জিয়েল আপনাই খারাপ বললো, আপনার মনে লেগে গেল? কথা বুঝতে পারছেন তো? আবু জিয়েল আপনাই খারাপ বললো, আপনার মনে লেগে গেল? হুজুর আপনি খুব সুন্দর দেখতে, আপনার চেহারা নূরের কাছে চাঁদের আলো টেকে না, সূর্যের আলো টেকে না, বলুন সুবহানাল্লাহ। কোন প্রসঙ্গ থেকে এদিকে গেছিলাম মনে পড়ছে? দিলটা খারাপ হয়, রাইট? আমার রসুল এই একই কথা বলেছিলেন, বাবা আবু বাকর তুমিও ঠিক বলছো বাবা, আর আমার আর ওই আবু জেহেল ঠিক বলেছে, আবু জেহেলের দিলটা খারাপ, ওটা নোংরা হয়ে আছে, তাই যেদিকে তাকাচ্ছে প্রথম খারাপটা দেখছে, আর তোমার ভেতরটা ট্রান্সপারেন্ট এর মতো পরিষ্কার হয়ে আছে, তুমি যাই দেখছো তুমি সুন্দর দেখছো, কালো চশমার মধ্যে দিয়ে অন্তর কালো পাই কালো গগলস লাগিয়ে আমায় দেখেছে, আমার কালো দেখেছে, আর আবু বাকর তোমার মনটা পরিষ্কার, তুমি আসল চেহারাটাই আমার দেখতে পেয়েছ। অতএব ইবাদত করলে হবে না বন্ধু, ঠকাঠক সেজদা দিয়ে কপালে দাগ করা আলাদা জিনিস, আর প্রকৃত আল্লাহ নামাজ পড়া আলাদা জিনিস। তাহলে আমাদের তাসাউর এটা হবে, আমরা দেখি আর না দেখি খোদ আল্লাহ তো আমাদের দেখতে পাচ্ছে, তাই মাঝে মধ্যে আমাদের তওবা করতে হয়, আজ্জালি জিকির করতে হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সমস্ত ইবাদতের জান এ দিল, এটাকে না পরিষ্কার রাখলে কোনো উপায় নাই। অতএব আপনি নামাজ রোজা যাই করবেন এটাকে পরিষ্কার রেখে তবে করা অত্যন্ত জরুরি। আসসালামু আলাইকুম নবীর উপর সালাম, ইয়া নবী সালাম আলাইকা। পরে ক্লান্ত না, না আমার কষ্ট হচ্ছে ওই জন্য, পরে আমি পুষিয়ে দেবো, দু ঘন্টা পার করে দিয়েছি, আছে কোথায় তুই? বদরু আলাইনা নসনিয়ত লোক ওয়াজবান শুকর মদিল্লাম হিদায়ী www.anibas.in